الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل لأخيه يا كافر فقد باء بها أحدهما فإن كان كما قال وإلا رجعت عليه متفق عليه. অনেক সময় আর বর্তমান জমানায় এরকম পাওয়া যায়, মাসআলা মাসাইল নিয়ে তো ইখতিলাফ হলে কেউ কেউ ফতোয়া দিয়ে দেয় ও কাবিল হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, অথবা ইখতিলাফ ছাড়ো মানুষকে গালি দেয় বলে বেঈমান বলে, ইস্তাগফিরুল্লাহ, বেঈমান নেই কাবিল, অথবা কাফির, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, বুঝার তৌফিক দিন। এরকম কাউকে গালি দেয় কোন মুসলিমকে জায়েজ না। এত তাড়াতাড়ি কাউকে গালি দেয় হারাম। এই জন্য দেখেন আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি তার ভাইকে বলে এ কাফের, তো তার ভাই বলতে কি মুসলিম, চাই বাংলাদেশি চাই ইন্ডিয়ান চাই ইন্দোনেশি, ঠিক কিনা? তো ইন্দোনেশিয়ার এক ভাই আছে, হ্যাঁ, এই জন্য বলছি, যে কোনো মুসলিম, ইদা ক্বালা আর-রাজুল লি আখিহি, যখন কোন ব্যক্তি তার ভাইকে বলে হে কাফির, তো এই অবস্থায় ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, এই অবস্থায় তার গালিটা দুইজন থেকে একজনের দিকে ফিরে আসবে। ফাইন কানা কামা কামা ক্বাল, যাকে বলেছে সে কাফির, যদি সে তাই হয়ে গেল ঠিকই আছে, যে যাকে বলেছে সে কাফির ঠিকই আছে, আর যদি কে সে কাফির না হয় তাহলে গালিটা তার দিকে ফিরে আসে, আল্লাহ মাফ করুন। এই জন্য একটা নিষেধ। অন্য রেওয়ায়েত এসেছে আবু দর আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুল্লাহ ওয়া লাইসা কাযালিক ইল্লা হারা আলাইহি আয় রাজা, যদি কেউ তার কোন ভাইকে বা কোন ব্যক্তিকে কুফরির দিকে সম্বন্ধ করে আর ডাকে, অর্থাৎ কাফির বলে ডাকে, অথবা বলল আল্লাহর দুশমন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আদু বলল মানে আল্লাহর দুশমন বলল, অথচ সে এরকম না, তাহলে এই অবস্থায় সে গাড়িটা তারই দিকে ফিরে আসবে। আর বাকি তো আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেয়া ফাসিকি, আল্লাহ নাফরমানি, আর মুসলমান মুসলিমের সাথে লড়াই করা কুফরি। বর্তমানে দেখেন পৃথিবীতে গালি গালাজ তো আছেই, অনেক মুসলিম এরকম আছে তার অভ্যাস হয়েছে গালি দেয়া, গালি না দিয়ে কোথায় বলে না। কোন কোন এলাকায় এরকম পাওয়া যায় গালি আগে তারপরে কথা, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গালি দেয়া ফাসিকি, আর তার সাথে লড়াই করা কুফরি। দেখেন মুসলমান পরস্পরের লড়াই হানাহানি, সারা বিশ্বে যদি আমরা তাকাই বেশি আমাদের মধ্যে লড়াই বেশি, ধৈর্য নাই, সংযম শক্তি নাই, একজন একটা কিছু বলল তো ধৈর্য ধারণ করে না। এজন্যই সবার কথা বলেছেন রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই মান্দার কোন তোমরা সাহায্য চাও সবর মাধ্যমে আর সলাতের মাধ্যমে, এ তো তাড়াতাড়ি তাড়াহুড়া করে আরেকজনকে গালি দিতে নাই, আরেকজনের সাথে লড়াই করতে নাই, কিন্তু আমার থেকে এটা হয়। যদি ভুল হয় তাহলে ফিরে যাওয়া উচিত সাথে সাথেই, আল্লাহ আমাদেরকে মাফ করবে, কারণ তোমার দরজা খুলে আছে। তুমি জানা দরকার, খবরদার, কেউ যেন কাউকে বিশেষ করে এরকম গালি যেন না দেয়, কাউকে যেন না বলি কাফের। হ্যাঁ ইয়া, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে সে কাফেরটাকে তুমি কাফের বলতে পারো। আসেন এরপরে এই দুরু হাদিসই যে দুইটা হাদিস পেশ করলাম, ওভারলি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। এরপরে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনে সাহাবী থেকে, আন রাজুলিন ক্বাল আন আবিল মালিহ আন রাজুলিন ক্বাল কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযারাত দাবাতুহু ফাকুলতু তাইস আশ-শাইতান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, মানে তার সওয়ারির পিছনে ছিলাম। তাহলে বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন যানবাহনের উপরে, এমন উঠ ছিল, আর তার পিছনে আরেকজন ছিল, দুইজন, একে বলা হয় রাদিফ। এই সময় তার যন্ত্রটা হুচট খেয়ে পড়ে গেছে, তো তিনি বলেন ওই সাহাবি আর কি, এখন নাম নেননি, আন রাজুল মান তাইস আশ-শাইতান, শয়তান ধ্বংস হল, শয়তান ধ্বংস, আমি তো বুঝি শয়তান ধ্বংস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাকুল তাইস আশ-শাইতান, তুমি এরকম বলো না শয়তান ধ্বংস বলো, কারণ ফাইন্নাহু ইয়াযুমু হাত্তা ইয়াসীরা মিসলাল বাইত ويقول بقوتي بقوتي صراط, তুমি যদি শয়তানকে গালি দাও, তুমি হুচট খেয়ে পড়ে শয়তানকে গালি দাও, তখন সে ফুলে যায় মনে মনে বড় বুঝতে পারলেন, এমনকি ঘর মতো হয়ে যায়, আল্লাহ রাসূল বিসলেন লাই করেছেন ও হয়ে যায়, আর বলে আমি যে আমার শক্তির দ্বারা ওকে হুচট খাইয়েছি, বড়ত্ব তার প্রকাশ পায়। তাহলে কি করবে, ওকে বড় করার নাই, শয়তানকে খুশি করবেন, যদি শয়তানকে গালি দেন শয়তান খুশি, আস্তাগফিরুল্লাহ, কারণ শয়তানের গালি তো গালি, শয়তানের গালি তো আল্লাহ নাফরমানি, শয়তানকে গালি দিলেন শয়তান খুশি। কিন্তু বলছেন ওয়ালাকিন কুল বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ, যেমন বাচ্চা আসার গিয়ে পড়ে গেছে, আসা বলে না হুজুর হয়ে পড়ে গেছে, বা এরকম আপনার সাইকেল থেকে ওটা পড়ে গেছে, একটা কথা বিসমিল্লাহ, কারণ ফাইন্নাকা ইযা কুলতা যালিকা তাসাগারা হাত্তা ইয়াসীরা মিসলুদ দুবাব, তুমি যদি বলো বিসমিল্লাহ তখন সে একদম ছোট হয়ে যায়, ছোট হতে হতে হতে একটা মাছির মতো হয়ে যায়, নিজেকে তো ছোট। আর যদি তুমি গালি দেবো আল্লাহর নামে তো মুশকিল, আলহামদুলিল্লাহ, তো শয়তানকে তাড়াবার মাধ্যম কি, আল্লাহর নাম নেয়া, বলি আলহামদুলিল্লাহ। এজন্যই দেখেন আমরা যখন এই রিওয়ায়াতটি বলছেন আসাদ আহমদ, মুসনাদে আহমদ আছে, আর শেখ নাসিরুদ্দিন আলবানী সৈয়দ দারুস সগীরে এই হাদিসকে সহি সাব্যস্ত করেছেন, সহি মুসলিমের রিওয়ায়াত। আপনি যদি ঘরে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলবেন, শয়তান বড় শয়তান বলে এখানে তুমি থাকতে পারবে না, ও কিন্তু বিসমিল্লাহ বলে দিয়েছে। আর যখন খাবার খায় বান্দা বলে বিসমিল্লাহ, শয়তান বলে এখানে তোমরা খেতে পারবে না, কারণ সে বিসমিল্লাহ বলে দিয়েছে, সুবহানাল্লাহ। তো শয়তানকে তাড়াবার মাধ্যম কি, আল্লাহর নাম বল, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করতে সময় বিসমিল্লাহ, ঘর থেকে বের হতে সময় কি বিসমিল্লাহ, আর নিজের জিহ্বার হেফাজত অবশ্যই করবো, কাউকে যেন গালি না দেই, আর বিশেষ করে এত তাড়াতাড়ি যেন ফতোয়া না দেই, ও কাফের কাফের, খবরদার, ভয় করতে হবে আল্লাহকে, ফতোয়ার মালিক এত তাড়াতাড়ি ফতোয়ার জিম্মা তোমার হাতে নিয়ে নেন, উলামায়ে কালাম যাকে কাফের ফতোয়া দেয় উলামায়ে কালাম বসবেন, তাদের কমিটি বসবে, অবস্থার পরিপ্রেক্ষিতে তারা ফতোয়া দিবেন, তুমি এত তাড়াতাড়ি ফতোয়া দিয়ে নাকি, যে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সকল সকলকে জিব্বার হেফাজত করার তৌফিক দান করুন, জবানের হেফাজত করার তৌফিক দান, আমাদের জানমালের আল্লাহ তুমি আমাদের জানমালের হেফাজত করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।